الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون এই তিনটি আয়াত পাঠ করলাম ছোট ছোট সূরা বাকারার 51 থেকে 53 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ওই সময়কে তোমরা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালামকে আমরা 40 রাতের ওয়াদা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়াআদনা ওয়াদ তো বলেননি মানে আমরা 40 রাতের ওয়াদা সুম্মা ইত্তাখাদতুমুল ইজলা তারপরে তোমরা কি করলে বাছুরকে মাবুদ বানিয়ে দিলে মিন বাদিহি মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর মানুষ কিরকম আস্তাগফিরুল্লাহ মূসা আলাইহিস সালাম ওখানে গেছেন বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ ওয়াজকুরু নিমতি আলাইকুম ফি আফওয়ি আনকুম লিমা আবাদতুমুল ইজলা বাদা যিহাবি মূসা আলাইহিস সালাম لميقات ربه عند انقضاء امد المواعدة وكانت 40 يوما سلست الوعدة سورة الاعراف الله قال وواعدنا موسى 30 ليلة واتممناها بعشر من بطن الله قال تريشت الوعدة تقرأ على تشتين بعد وإذ وعدنا موسى الله বলছেন তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা মূসা আলাইহিস সালাম ওখানে গেছেন যাওয়ার পরে 40 রাতের ওয়াদা করেছেন আল্লাহ পাক তো ওখানে গেলেন ওই সময় তোমরা কি করলে তিনি চলে গেছেন আর তোমরা বাছুর পূজা শুরু করে দিয়েছো সূরাতুল আরাফের ডিটেইল বিবরণ আসছে অবশ্য তো তোমরা এই যে আল্লাহর নাফরমানি করেছিলে পরে আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি তাই তোমরা এই নিয়ামতকে এই নিয়ামতের কথা স্মরণ করো তারপর আমি তোমাদেরকে মাফ করে দিলাম কেন মাফ করলাম বলছেন লাআল্লাকুম তাশকুরু যখন তোমরা যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো তো বনী ইসরাঈলকে বারবার তারা ভুল করেছে বারবার ভুল দেখবেন আরো ভুল আছে সামনে উল্লেখ আছে আল্লাহ নিজে উল্লেখ করেছেন এরই একটা স্বরূপ সামনে আরো আসে কিন্তু তারা আবার আল্লাহর পক্ষ থেকে মাফ পেয়ে যায় এখন বর্তমানে আমরাও আলহামদুলিল্লাহ তোমার দরজা কিন্তু বন্ধ না সবসময় খোলা মৌত পর্যন্ত খোলা কিন্তু আমরা তো জানি না আমাদের মৌত কোন সময় আসবে জানি না কালকে আসবে কি না আজকে আসবে না 10 বছর পর না 1 বছর তাই আমাদের সকলকে সবসময় তোবার অবস্থায় থাকা দরকার মনে করা দরকার যেমন হয়তো এক্ষুনি মৌত চলে আসবে আল্লাহ তুমি মাফ করো وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون إما أقول لك كنو جنة تمرا ما شكريا ذاكرا الحمد لله الله جدي كنو نعمة أبتا كدان كوري تخونا بلكي كوربن الله شكريا ذاكرا আল্লাহ শুকর লাইন শাকারতুম লাযীদান্নাকুম তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার আমি তোমাদের জন্য আমার নিয়ামত আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাক আজিদান না বলেছেন, এক বছর, বুঝতে পেরেছেন? ভাত খেলো, ভাত খাওয়ার পরে পানিও খেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ان الله لا يرضى عن العبد ان ياكل الاكله فيحمده عليها او يشرب الشرب فيحمده عليها الله ওই বান্দার বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খেলো আর আল্লাহ শুকরিয়া আদায় করলো, পানিও খেলো আর আল্লাহ শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ, খেয়াল করুন, আল্লাহই তোমাকে দিয়েছে, খাবারটা খেয়ে দিল আল্লাহ, পানিওটা খেয়ে দিল আল্লাহ, কাপড় পরিধান করলে কাপড় পরার তৌফিক খেয়ে দিল আল্লাহ। আচ্ছা, তুমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তোমার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ। আবার যদি নির্দিষ্ট দোয়া, এটা তো আমরা দেখছি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খায় আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, পানি খায় আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আর যদি বান্দা খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি هذا الطعام ورزقنيه من غير حول مني ولا قوة الله شكريه من كله تعالى كيها الله تار بيشوني صغيرة كنا شمست صغيرة كنا معطوة نعمة دلو الله صوب تمي الله تمي تدوى ملك لا تدوى ملك يا الله تمي خلع تمي كي الله نعمة دلو تمي شكريه لا كله আর এই দোয়াটি পাঠ করলে কি বললে? আলহামদুলিল্লাহ আত'আমানি হাযা আত-ত্বাম, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে এই খাবার খাইয়েছেন। কারণ দেখো কত কোটিপতি আছে, কোটিপতি কোটি কোটি কোটি কোটি কোটিপতি, কিন্তু আল্লাহ বরং দাবিয়ে দিয়েছে সারাদিনে আলাদা হালকা খাবার আনলে নাই, ঠিক কিনা? আল্লাহ আকবার, হ্যাঁ রে হ্যাঁ, কত মানুষের জন্য আছে এখন আমরা দেখতে পাচ্ছি, ছোট না বড় অনেক অনেক পরীক্ষা দেখি, জোয়ানকেও দেখতে পাই, বুড়োকেও দেখতে পাই, না শুধু বুড়াই, জোয়ান আছে না? হ্যাঁ রে হ্যাঁ, কোটিপতি, কিন্তু আল্লাহ খাবারের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, পরিমিত খাবার খায় একদম, তিন বছর এবার খায় না মনে হয়, আরো কম আছে না, যাও একটু হস্তদিন গেলে কি অবস্থা। আল্লাহ আকবার, হাল লাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মা লি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, হাল লাকা ইল্লা মা আকালত, আরে বনি আদম তুমি যা খাবে তাই হচ্ছে তোমার, খেয়ে নষ্ট করবে, আও লাবিসতা বা আবলাইতা, কাপড় পরিধান করলে আর পুরাতন রয়েছে তোমার, আও তাসাদ্দাকতা ফা আমদাইত, কিংবা সদকা করলে আর তোমার জন্য রাখলে আল্লাহর দরবারে, এইটা তোমার। তো তুমি যদি ইয়া মাল ইয়া মাল নাই, আবার যদি আল্লাহ বলতো দেখেন কুটিপতি কুটি কুটি কুটি কুটি, মানে শুধু কুটি না, হিসাব করলে তো আমরাই তো কুটি কুটি, আলহামদুলিল্লাহ ওই কুটি না, কুটি কুটি কুটি কুটি পুতি কি সুন্দর, এখানে দেখবেন ওই যে হোটেলের আশপাশে যেসব ক্লিনার রয়েছে ওরা তো মনে হয় সারাদিন আলহামদুলিল্লাহ হোটেল হোটেল আরো বসিস, খাওয়ারও ফ্রি, রাস্তায় আরো বসিস হবে, আবার উনিও বকশিস, মাশাআল্লাহ খাবারটাও তার একদম মজবুত, ঠিক না? ঠিক, নাস্তাও খুব সুন্দর, ফুল হোক আর ফল হোক যাই হোক সবই খায়, আর আস্তাগফিরুল্লাহ ফুল খেলে বড় মুশকিল, একটু উলট পালট করলেই মুশকিল, আরো আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছে বসছে কাজ তো তার হাড় খাবারও খায় মজবুত, এমনি তুমি বলছো ও তো একটা আমি নবাব, কিন্তু তোমার কাছে এরকম, কিন্তু সে কিন্তু শারীরিক দিক দিয়ে তোমার থেকে অনেক ভালো, সুবহানাল্লাহ বড়াই কিসের। যে হোক আমরা আল্লাহ শুক্রিয়া দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই আল্লাহ সমস্ত শুক্রিয়া প্রশংসা যিনি আমাকে এই খাবার খাইয়েছেন। আর আমি আমার মানে শক্তি ছাড়া আমার কুয়ত নেই, আমার হাউল নেই, আমি আর কি করবো, কামাইয়ের কি দক্ষতা আছে আমার, বাস্তবে আমার দক্ষতা নেই, যা দিল তো আল্লাহ নেই, যা শক্তি তা তো আমার না, আল্লাহ তো আমার শক্তি ছাড়া, আমার মনে হলো নিজের প্রচেষ্টা ছাড়া, প্রচেষ্টা তৈরি কে দিয়ে জানলাম, এই সব আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি চেষ্টা করি হাজার সাহ, কিন্তু আমি কি করব, যদি আল্লাহ না দিত, হাত পা যদি বন্ধ করে দিত, তুমি পেতে পেতে কত মানে সুবহানাল্লাহ বিহামদিহি। এই তো আমি তো প্রতিবিহত হসপিটাল যাই, হ্যাঁ হ্যাঁ কেউ কেউ এরকম তাকিয়ে আছে, দেখতে একটা লোক এরকম তাকিয়ে আছে নাই, কি করে কি বুঝতে পারছেন আল্লাহ। মাঝে মধ্যে হসপিটাল যাওয়া ভালো, শুধু গেলে হয় না, শিক্ষা গ্রহণ করা উচিত। হাই রে হা, চাই সৌদি, চাই বাংলাদেশ, চাই কেরালা, চাই পাকিস্তান, সব এদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা। শুধু আপনি গেলেন না, দেখলেন না, আপনি বুঝা দরকার। আমার যদি শরীরে এরকম হয়, আজকে গেলাম একজন সৌদি বাংলাদেশি, আমাদেরই ছাত্র, আগে মসজিদের দোকানে কাজ করতো অনেক আগে, নাম তার ইউস, ওখানে একটা ক্লিনার ওই মুর্শিদাবাদ ইন্ডিয়ান ক্লিনার, ও বলেছে তোমার বাংলাদেশি একজন ওখানে আসছে আমাকে আর কি, ও ধরে ধরে আমাকে দেখেছে আর কি, এ তো খুশি এরকম মানে জড়িয়ে ধরেছে আমাকে, বলছে আল্লাহ যে আপনাকে দেখার অনেকদিন পর, তো বলছে উস্তাদ হ্যাঁ একজনের মুনাফিক আমাকে বলি, যার মুনাফিক ওটা আপনি আসেন ওকে দেখেন, আমি তো এমনি আসি দিয়ে রাখলাম দেখলাম, গিয়ে দেখি উনি শেখ ইবনে রহমাতুল্লাহ ছাত্র, আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়ার একটা প্রসিদ্ধ কিতাব নুনিয়া ওইটার মতন তিনি পড়তেন ইবনে রহিমের কাছে, খুব সুন্দর তার গোলা। আর এরপরে অনেকদিন ইবনে রহিমি রহমতুল্লাহ না থাকে, হয়তো তিনি বা এরপরে সম্ভবত এই মসজিদে ইমামতিও করেছে, এখন শেখ মহিমুল রশিদ তো শেখ, একটু চুমু চুমু খারাপ স্বাভাবিক, বললাম কি অবস্থা, তো ও বললে এখন পা দুটা পা অবস্থা হয়ে গেছে, বয়স তো উন্নয় এক মাদ্রাসার মধ্যে দিস, আমি দোয়াটোয়া করলাম, আমি যা জানি তাকে বললাম, সে হয়তো আমি তো এরকম, আমি বলি ইবনে রহিমি দশে বসে তামান্দ, তখন বললাম ইবনে বাস, আমি বললাম না ইবনে বাস দোষ, আমি সেটা আমি হারি ইবনে রহিমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, হ্যাঁ না জানি না, ওই যে আমি ফুল ই বলতে পারছি না, যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, যতদিন আমরা বাঁচি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো অবস্থায় রাখেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দোয়া থেকে উত্তম দোয়া মানুষ করতে পারে না, কোনটা, আল্লাহুম্মা ইন্নী আসলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ আমি তোমার কাছে আফিয়ত চাই, সুস্বাস্থ্য চাই, নিরাপত্তা চাই দুনিয়াতে এবং আখিরাতে, এর চেয়ে বেহতরিন মানে এর চেয়ে উত্তম দোয়া কি হতে পারে, মানে ইসলাম কবুলের পর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুনিয়ার স্বাস্থ্য। আচ্ছা এরপরে আর একটা আয়াত পাঠ করেছিলাম, এই হবে আমাদেরকে বেশি বেশি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা উচিত, আল্লাহ আপনাকে ভালো অবস্থায় রেখেছেন বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ পড়াই করবেন না, দুনিয়ার লাইনে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ, আপনার কিছু না ভাই, আপনি সুযোগ পেয়েছেন আর একজন হক মেরে দিলেন, কি বলেন, খবরদার জুলুম করতে নাই, জুলুমাত কিয়ামতের দিন অন্ধকার, জুলুমাত অনেক অন্ধকার হবে, আল্লাহ জানে কিরকম অন্ধকার, খবরদার কারোর উপর জুলুম করতে নাই, আহ্বান সুযোগ বুঝে না, অনেকে আছে যেমন ভাই জমি কিনেছে বাপের নামে, এরকম আছে না, তোরা সবাই জানো এটা আমার ভাই কিনেছে বাপের নামে, আমরা যদি পারি বাপের নামে আমরা যদি চাই তো নিয়ে যাবো, কিন্তু তুমি তো জানো এটা বকর না, এটা কার ভাই কিনেছে, কিনেছে কি ভাই? এবারে তোমাদের বিবেক, তোমরা যদি বলো না সব খালি, আর সে যদি নারাজ হয় এটা কি জায়েজ হবে? যেমন আমি আপনার অ্যাকাউন্টে রাখলাম 1,00,000 টাকা, আপনার অ্যাকাউন্টে বলো আমার একটু অসুবিধা, আপনার অ্যাকাউন্টে এই পয়সাটা রাখলাম আছে কিনা, আপনি কি বলবেন এটা আমার কুই? বুঝতে পারবেন? কেউ তো জানে না, ওটা শুধু সে জানে আর তুমি জানো। আচ্ছা শুনে বাহানা করে হবে না, খুব করো রবকে, এরকম কারো উপর জুলুম করতে নাই, কারণ আল্লাহ তো তোমার মনের সংবাদ জানে, তোমার ভিতরে পড়া জানে, সবই জানে আল্লাহ। হয়তো তুমি বললো না সেই এরকম, কিন্তু আল্লাহ তো দেখছে। এমনকি একজন আমাকে প্রস্তাব দিয়েছিল অনেক পূর্বে, বলেছিল আমার একটু অসুবিধা আছে, আমি কিছু জমি কিনবো আপনার নামে কিনবো, আমার নামে রেজিস্টার। আমি বললাম আমি পারবো না এই জিম্মা নিতে, তাহলে বুঝে গেল এরকম হয়তো আরো মানুষ করে। এবারে যেমন ওই রুচি মারা গেছে তোমার নামে তার জমি, তো করে কি বলবে? হ্যাঁ দাদা কই সুযোগ পেয়ে গেছে আর কি, কি বলেন? আল্লাহ জানে না, ভয় করবো না আল্লাহকে। আবার হয়তো ভাই কিনেছে বাপের নামে একসাথে, তোমরা এই সুযোগ পেয়ে সবা, এমনকি কুকুতে এরকম আছে বিদেশি, আমাকে বলা হয়েছে বাড়িতে গিয়েছে, বাড়িতে কিছু নাই, ঘর বানিয়েছে, আমার এক ছাত্র ছিল ইন্ডিয়ান, ঘর তৈরি করেছে, পরে তার ভাইরা তাকে বাড়িতে গিয়ে বের করে দিয়েছে, ঘরটাও নেই। ভাইরা মা জুলুম করবে, জুলুম করবেন না, চাই আমি চাই আপনি সব সুযোগ বুঝে জুলুম করতে নাই, কি আমাদের দিন কিন্তু আপনার কাছে কেউ থাকবে না, খবরদার এখন আমার ভাইয়েরা কেউ যেন জুলুম না করে, হে মুসলমানেরা জুলুম না করি, একদিন মরতে হবে, খবর সামনে, কে আমাদের দিন উঠতে হবে। আচ্ছা যে হোক, এরপরে ওয়াইদ আতিনা মূসা আল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আর স্মরণ করো ওই নিয়ামত কি, যে নিয়ামত আমি মূসা কে দান করেছিলাম, কি দান করেছি? কিতাব দান করেছি, ফুরকান দান করেছি, কেন দান করলাম? যেন তোমরা হেদায়াত পাও। বুঝতে পেরেছেন? যেন তোমরা হৃদয়ত পাও। এই কিতাব কেন দিয়েছি, তওরাত কেন দিয়েছি, এটা পড়বে আর হেদায়তের পথ তোমরা পাবে। তো আমাদের কাছে বর্তমানে যে কিতাব আছে সেটা কিতাব কোনটা? আল্লাহর কালাম, কোরআনে করিম, বলে আলহামদুলিল্লাহ। আর কোরআনে করিম আছে, আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা। তাই আমাদের আদর্শ, আমাদের মানদণ্ড, মিজান হচ্ছে এই দুইটা, কোরআন এবং সুন্নাহ। ইখতিলাফ, মতবিরোধ, আপনি মতবিরোধের মীমাংসা ফায়সালা কোত্থেকে গ্রহণ করবেন? কোরআন এবং সুন্নাহ থেকে। বলবেন না ভাই আমার আইন এরকম বলেছেন, আমি আমি যাকে ফলো করি সে এরকম বলেছেন, ইখতিলাফ আছে না, থাকবেই, ইখতিলাফ তো থাকবেই কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক আপনাকে ব্রেইন দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আপনার সামনে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি তোমাদের জন্য দুটি কিতাব রেখে গেলাম, বা দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর আরেকটি আমার সুন্নাহ, তোমরা এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে তোমরা বিপদগামী হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আর হেদায়েত দান করুন। আছে বনী ইসরায়েল ঘটনা উল্লেখ করে, তার মানে কি বনী ইসরায়েল? উদ্দেশ্য শুধু বনী ইসরায়েল না, আমরা এই ইচ্ছা মানে কি, আমরা যেন এগুলো দেখে আমরাও যেন শিক্ষা গ্রহণ করি, আমরা যেন ওদের মতো আল্লাহ না শুকরি না করি। আল্লাহ আমাদের সকলকে তার শুকরি জ্ঞাপন করার তৌফিক দান করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।